তার উপরে বসা, ওয়াইবনা আলাইহ, তার উপরে কোন ঘর নির্মাণ করা, তার উপরে লিখা, তার উপরে লিখা ইজাজত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইয়াজলিসু আহাদুকুম আলা জামরাতিন ফাতাক্তাবিয়া থিয়াবাহু ফাতুফলিসা ইলা জাদ্দিহি খায়রুন লাহু মিন আন ইয়াজলিসা আলা ক্বাবরিহি। কোন ব্যক্তি আগুনের আন্দারের উপরে বসা ভালো, আর সেই আগুনের আন্দার কাপড় পুড়িয়ে তার চামড়া পুড়িয়ে দেওয়া ভালো, তবুও কোনো কবরের উপরে বসা ভালো। আন্দারের উপরে বসা ভালো, তবুও কবরের উপরে বসা ভালো নয়। কবরের দিকে মুখ করে নামাজ পড়া, সামনে কবর রেখে নামাজ পড়া, সামনে কবর রেখে নামাজ পড়া। নম্বর আট, আর সালাতু ইনদাহা, কবরের ধারে পাশে নামাজ পড়া, কবরকে সামনে না করে আপনি সামনে করলেন না কিন্তু পাশে নামাজ পড়লেন, কেবলাই কেবলাকে এদিক করে আপনি কবরের পাশে এই পাশে কিংবা এখানে কবরকে সামনে করলেন না, তাও যায় না। এই জন্য যে মসজিদে কবর আছে সেই মসজিদে নামাজ জায়েজ নয়। যে মসজিদে কবর হয়েছে, মানুষকে কবর দেওয়া হয়েছে ভালো ভালো করে মসজিদের ভিতরে কবর দিয়ে দিয়েছে, সেই মসজিদে নামাজ পড়বেন না, নামাজ হবে না। মসজিদে বাউন্ডারির বাইরে থাকবে, দেয়াল আলাদা থাকবে আলাদা কথা, কিন্তু মসজিদের ভিতরে যদি হয় তাহলে সেই মসজিদে নামাজ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সমস্ত পৃথিবীর মাটি, সমস্ত সমস্ত মাটি হচ্ছে মসজিদ, সমস্ত জায়গা মসজিদ, ইল্লাল মাকবারা ওয়াল হাম্মাম, হাম্মামে নামাজ হবে না তেমনি কবরস্থানে নামাজ হবে না। হাম্মাম মানে যে হাম্মাম আমরা জানি, বাথরুমে নামাজ হবে না তেমনি কবরস্থানেও নামাজ হবে না, যেখানে কবরস্থানে নামাজ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ইজআলু ফি বুয়ুতিকুম মিন সালাতিকুম ওয়া লা তাত্তাখিযুহা কুবুরা, তোমরা কিছু কিছু নামাজ কোথায় করো, নিজেদের ঘরে করো, কিসের নামাজ, ফজরের নামাজ ঘরে করতে হয় না, কোন নামাজ, কিছু কিছু নামাজ ঘরে করো মানে আর সুন্নত নামাজ, নফল নামাজ, ফরজ নামাজ না, পুরুষের জন্য ফরজ নামাজ হচ্ছে মসজিদে, মহিলারা ঘরে নামাজ পড়বে আলাদা কথা, কিন্তু পুরুষদেরকে বলা হচ্ছে তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানিয়ে নিও না। যেমন কবরস্থানে নামাজ হয় না তেমনি ঘরকে কবরস্থান বানাবে তা কিন্তু ঠিক না। সুতরাং কিছু কিছু নামাজ ঘরে গিয়ে করো, ঘরকে কবর বানিয়ে নিও না, আর তার মানে হলো যে কবরস্থানে নামাজ হয় না। আচ্ছা হুজুর, একটা প্রশ্ন আছে, কবরে কি কবরবাসীরা নামাজ পড়ে, কবরে কবরবাসীরা কি নামাজ পড়ে, মরার পর কি কোনো আমল আছে না মরার আগে আমল শেষ, মরার আগে আমল শেষ? কেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামাতাল ইনসান ইনকাতা আনহু আমাল, মানুষ মারা গেলে তার আমল শেষ, কিন্তু কবরে গিয়ে আল্লাহর ইবাদতের জন্য কোন কোন কবরবাসী আল্লাহর জন্য নামাজ পড়ে কিনা এ কথা গায়েবি খবর। তবে আমরা কিছু কিছু হাদিস থেকে জানতে পারি যে কিছু কিছু লোক কবরে নামাজ পড়ে, যেমন মুসা নবী পড়েছেন তাই না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন মুসা নবী কবরে নামাজ পড়ছেন, তারপর আল্লাহ নবী সমস্ত নবীদেরকে নিয়ে ইমামতি করে নামাজ পড়লেন, এটা তো কবরে তাই না, ও মধ্য জগৎ তাদেরকে সঙ্গে করে নিয়ে কি হল, তাদের এক নবী শ্রেষ্ঠ নবী ইমামতি করে নামাজ পড়লেন, বোঝা গেল কি যে পরকালেও নামাজ আছে। তারপরে আপনারা একথাও জানেন যে কোন কোন মুদ্রাকে যখন উঠানো হবে হিসাবের জন্য, ফেরেশতা যখন উঠাবেন তখন সে দেখবে যে আসলে সময় গড়িয়ে যাচ্ছে, তখন সে কি করবে, উজু করার জন্য পানি ধরবে, বলে আমার আসলে নামাজ চলে যাচ্ছে, সে নামাজি যে নামাজি হবে তার প্রথম খেয়াল কিসে, নামাজে আল্লাহ আকবার, কবরে মরার পর যখন তাকে জিন্দা করা হবে তখন প্রথম খবর কিসে নেবে, আরে আমার বাচ্চাটা কই, আরে আমার মা কই, আমার বাপ কই, আমার সব কই, আমার সম্পদ কই, আমার হিসাব কই, না কিসে হিসাব কিসে এমন হবে, আমার নামাজ চলে যাচ্ছে, তখন ফেরেশতা বলবেন যে নামাজের সময় তুমি পড়বে ঠিক আছে, খাও এখন তোমার হিসাব আগে, এখানে ফেরেশতা বলেন না যে তুমি নামাজ পড়ার সময় নাই, ইত্যাদি বলা হলো কি না কাছে তার ঠিক আছে তুমি পড়বে কিন্তু আগে কি করো হিসাবটা দাও, হিসাবে পাশ করলে ভালো লোক হলে সে নামাজ পড়তে পারে। সুতরাং এ ব্যাপারে এইটুকুই বলা যায় যে হ্যাঁ হয়তো বা কিছু কিছু লোক সেখানে নামাজ পড়বে কিন্তু সেটা আমল নয়, কারণ আমলের সময় আমলের জগৎ হচ্ছে ইহজগৎ মধ্যকাল আমলের কাল নয়, সেটা খাস কোন কোন বান্দার জন্য আল্লাহ তাআলা রেখেছেন, তারা আল্লাহর কাছে আল্লাহর ইবাদত করবে কবরে গিয়েও। যাই হোক, নম্বর নয়, বিনাউল মাসাজিদে আলাইহা, কবরের উপরে মসজিদ নির্মাণ করা, মৃত্যুর সময় উনি এলো, আল্লাহ নবী মারা গেছেন না জানি, মারা গেছেন, আমরা যদি বলি বিয়াদবি হয় তাহলে কিছুই বলার নেই, আল্লাহর নবী মারা গেছেন, কোরআন বলছে মারা যাওয়ার কথা, সাহাবারা বলছেন মারা যাওয়ার কথা, তখন আমাদের বলতে বাধা থাকবে না। বলছেন মরার সময় যখন ঘনিয়ে এলো, তখন বাবা নিজের চেহারা থেকে চাদর সরিয়ে দিয়ে বলতে লাগলেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদ, ইয়াহুদির উপরে আল্লাহ লানত হোক, লানাতুল্লাহি আলান নাসারা, এ নাসারার উপরে আল্লাহ লানত হোক, কি দোষ তাদের, ইত্তাখাযু কুবুর আনবিয়াইহিম মাসাজিদ, তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে, সিজদাগাহ বানিয়ে নিয়েছে, তারা সেখানে গিয়ে সিজদা করে। তারপর অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যু সজ্জায় শায়িত অবস্থায় বলছেন, লা'আনাল্লাহু ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আনবিয়াইহিম মাসাজিদ, মা আয়েশা বলছেন, ফালাউলা যাকা উরিজা কবরুহু, যদি এরকম ভয় না হতো যে তার কবরকে মসজিদ বানিয়ে নেওয়া হবে, তার কবরকে উঁচু করা হতো। এটা প্রাকি বললাম যে কবর উঁচু করতে হয় না, আল্লাহ নবীর কবর উঁচু করা হয়নি কেন, যেই ভয় ছিল তার কবরকে সিজদাগাহ বানিয়ে নেওয়া হবে, মসজিদ বানিয়ে নেওয়া হবে, সুতরাং তিনি ভয় করলেন তার কবর যেন মসজিদে পরিণত না হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে তারা। আরেক হাদিসে আছে, আল্লাহুম্মা লা তাজআল কবরি, আল্লাহর কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহ তুমি আমার কবরকে লা তাজআল কবরি ওয়াসনান ইউবাদ, হে আল্লাহ তুমি আমার কবরকে এমন মূর্তি বানিয়ে দিও না যা পূজ্য হাতিত হয়, পূজ্যমান মূর্তি বা পূজিত মূর্তি বানিয়ে দিও না আমার কবরকে। লা'আনাল্লাহু কওমান ইত্তাখাযু কুবুর আনবিয়াইহিম মাসাজিদ, আল্লাহ সেই জাতির উপরে অভিশাপ বর্ষণ করুক যে তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়ে নেন। অন্য হাদিসে আছে, জুন্দুব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবীর মৃত্যুর 5 দিন আগে আমি শুনেছি, কি শুনেছি,